রে দেখো গর্বিত বীর চির তুষার মণ্ডিত শির অতিধীর গুরু গম্ভীর কত যোগী কত যোগী কত ঋষি কত সাধক পূজিত শাশ্বত অদ্রিপ্রবীর বিশ্বজনের বিষয় দুর্লঙ্ঘ দুর্জয় হিমালয় হিমালয়